بسم الله الرحمن الرحيم. فبالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে ১২টি মাস আমাদেরকে দান করেছেন, যার একটি মাস শাবান আর তারপরে হচ্ছে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন শাবানে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত সহি সালামত পৌঁছিয়ে দেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এই মর্মে রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান মাসে সিয়াম কিয়াম আরো সমস্ত রকমের ইবাদত বন্দেগি নেক আমল করার জন্য সুন্দরভাবে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া তো সুখে রাখেন, সুস্থ রাখেন এবং কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহর উপর আমাদেরকে যেন মহৎ দান করেন। আজকে শাবান মাসের মাঝামাঝির কাছাকাছি পৌঁছে গেছি আর এই শাবান মাসের মাঝামাঝিতে ১৫ শাবানে আমাদের দেশে বেশ কিছু বিদআত হয়ে থাকে, যার ফলে এ সম্পর্কে আলোচনা করা জরুরি। যদিও প্রতি বছর এ বিষয়ের আলোচনা হয়, তবে চেষ্টা করি যে আরো কিছু নতুন কথা যাতে করে তাতে বাড়ানো সম্ভব হয়, সংযোজন করা সম্ভব হয়, অথবা সেই কথাগুলি হইলেও যাতে করে একটু ভিন্ন রূপে পেশ করা হয়, যাতে করে একটু ফায়দা বেশি হতে পারে। তো আজকের আলোচনায় আমি চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেগুলি শাবান সম্পর্কে রয়েছে সহিহ হাদিস, শাবান সম্পর্কে আমাদের করণীয় সেগুলি প্রথম পেশ করব, আর তারপরে এই মর্মে যেগুলি জঈফ জাল ভিত্তিহীন হাদিস রয়েছে, যেগুলি হাদিস নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সুতরাং সেই আমলগুলি করা ঠিক নয়, এ সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। তারপরে আইম্মা কেরামরা এই শাবান, বিশেষ করে যাকে শাবে বরাত বলা হয় সে সম্পর্কে কি বলেছেন, যারা কোরআন সুন্নার ইমাম, তাদের দু একটি উক্তি আলোচনায় তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে দিয়েছেন তাই আমাদেরকে গ্রহণ করতে হবে, যা দেননি তা আমাদের ত্যাগ করতে হবে দিনের ক্ষেত্রে। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ পাক সূরা হাশরে ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযূহু, যা তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা তোমরা নিয়ে নাও, ফাখুযূহু গ্রহণ করো। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শাবান সম্পর্কে দিয়েছেন তা নিতে হবে, তার প্রতি আমল করতে হবে, আর যা দেননি ওমা নাহাকুম আনহু, যা হতে নিষেধ করেছেন, দেননি এমন কিছু এবং নতুন কাজ হতে নিষেধ করেছেন, অমানাহাকুম আনহু, যা হতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, প্রসিদ্ধ হাদিস আবু দাউদের হাদিস وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ সতর্ক সাবধান তোমরা নতুন নতুন কাজ থেকে। فَإِنَّ كُلَّ مُحْدَثَاتٍ بِدْعَةٌ কারণ প্রত্যেক নতুন কাজ দিনের নামে যদি হয় তা হচ্ছে বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ খুতবা যা প্রত্যেকটি আলোচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, খুতবাতুল হাজ্জা দিনই আলোচনায় পড়তেন, আকদে নিকায় বিবাহের খুতবায় এই খুতবা পড়তেন, খুতবাতুল হাজ্জা যে কোনো প্রয়োজনে এই খুতবা মাসনুন খুতবা সুন্নতি খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। তার শেষ অংশে রয়েছে নাসাইতে রয়েছে তা হচ্ছে কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দলালা ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার। প্রত্যেক মুহদাস মানে নতুন কাজ হচ্ছে বিদআত, প্রত্যেক ওয়া কুল্লা বিদআতিন দলালা প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা গুমরাহি, ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার এবং প্রত্যেক পথভ্রষ্টতা গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বিদআত থেকে নিষেধ করেছেন, ধর্মের নামে নতুন কাজ করতে নিষেধ করেছেন। ফান্তাহু আল্লাহ বলছেন যে তাহলে তা থেকে বেঁচে থাকো, বিরত থাকো, সাবধান থাকো। এখন আসি ওই হাদিসগুলির দিকে যে হাদিসগুলি সহি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহি বুখারী শরীফের হাদিস প্রথম আপনাদেরকে শোনায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر। رسول الله صلى الله عليه وسلم নফল রোজা এমন বেশি বেশি রাখতেন যে মনে হইতো যে আর ইফতার করবেন না, অর্থাৎ রোজা ছাড়বেন না, একটানা রেখেই যাবেন, বিনা বিরতিতে নফল রোজা রেখেই যাবেন হয়তো। ওয়া ইফতির আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, নফল রোজা রাখতেন না। হাত্তা নাকুল এমনকি আমরা মনে মনে বলতে লাগতাম লা ইয়াসুম, আর মনে হয় নফল রোজা রাখবেন না। তার নফল রোজা যখন রাখতেন পরপর বেশ কিছুদিন রেখেই যেতেন হয়তো, কখনো কখনো নফল রোজা রাখতেন না, ছাড়তেন, এইরকম করতেন নফল রোজা সম্পর্কে। তারপরে বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাস পুরোটাই রোজা রেখেছেন ইল্লা রমজান, রমজান ছাড়া, রমজান মাস ছাড়া কোন মাসে সম্পূর্ণ মাসের রোজা রাখেননি, পুরো মাসের রোজা রাখেননি। কোন মাস ছাড়া? রমজান মাস ছাড়া। তার রমজান মাসের রোজা আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, যেই ব্যক্তি তোমাদের মধ্যে এই মাস পাবে, এই মাসে উপস্থিত হবে, ফালিয়াসুম অবশ্যই সে রোজা রাখবে। আল্লাহ পাক তাহলে রমজান মাসে রোজার কথা এই আয়াতের অংশে উল্লেখ করেছেন। আমার আয়তহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আমার আয়তহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চাইতে বেশি অন্য কোন মাসে রোজা রাখতে দেখিনি। কি অর্থ হইল যে সবচাইতে বেশি রোজা রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, শাবান মাসের চাইতে বেশি অন্য কোন মাসে রোজা রাখতে দেখিনি। রমজান মাসে পুরা রোজা রাখতেন আর তারপরে শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না। অন্য মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি সুন্নত তরিকা ছিল সেটি হাদিস দ্বারা প্রমাণিত, সপ্তাহে দুই দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার এই রোজা রাখতেন, আর আইয়ামে বীজের রোজা রাখতেন, অর্থাৎ চাঁদের ১৩ ১৪ ১৫ এই তিন দিন। তাহলে তিন দিন রোজা প্রত্যেক মাসে রাখতেন আর প্রত্যেক সপ্তাহে দুটি রোজা রাখতেন। তাহলে দুটি রোজা প্রত্যেক সপ্তাহে রাখলে প্রায় কয়টি হয়? আটটি বা নয়টি হয়, অনেক সময় চার সপ্তাহের বেশি হয়ে যায়, চার সাত ২৮। তো আটটি রোজা আর এইদিকে তিনটি রোজা, আট তিন ১১ বা ১২টি রোজা রাখতেন হয়তো, বারো ১৩-র বেশি হইত না, মানে মাসের অর্ধেক পৌঁছিত না কোন মাসে নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শাবান মাসে, শাবান মাসের অধিকাংশ দিনগুলিতে রোজা হইত, অধিকাংশ দিনগুলিতে রোজা হইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আখরাজাহুল বুখারী, হাদিসটি সহি বুখারীর হাদিস, আমারা আইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আমি দেখিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চাইতে বেশি অন্য কোন মাসে রোজা রেখেছেন। প্রখ্যাত তাবেই আবু সালমা বলছেন যে আমি মা আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম মুসলিম শরীফের হাদিস এই শাবান সম্পর্কে। সাল তো আয়েশা রাদিয়াল্লাহ আনহা, আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে আমি জিজ্ঞাসা করলাম, তাবেইনরা মা আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহার কাছে পড়াশোনা করতেন পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে, কারণ বহু হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহার কাছে ছিল যেগুলি তার কাছ থেকে নেওয়া তাদের জন্য জরুরি ছিল। এইরকমই যদি অবস্থা হয় কোথাও যে বিশেষ কোন মহিলা তার কাছে বিশেষ কোন বিদ্যা আছে, যেই বিদ্যা তার কাছে যেভাবে পাওয়া যাবে অন্য কারো কাছে পাওয়া যাবে না, তাহলে তার কাছ থেকে এলেম শেখার প্রমাণ রয়েছে তার বৈধতার, কিন্তু যাতে করে ফিতনার আশঙ্কা না থাকে সেই জন্য পর্দার আড়াল থেকে হইতে হবে। আল্লাহ পাক রব্বুল সূরা আহজাব ইরশাদ করেছেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা যদি নারীদের কাছ থেকে কোনো কিছু চাও, চাইতে হয় যে খালাম্মা ওই জিনিসটা দেন, আপনার মা নয় আপনি তার মাহরাম নন, বা কোন যে কোনো ভাবে অমুক জিনিসটা দেন বাড়ির সামান, আল্লাহ বলছেন ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন, কোন আসবাবপত্র মাল সামান কোন বস্তু যদি চাইতে হয় কোন মহিলার কাছে, আল্লাহ কি তরিকা শিখিয়েছেন, কোরআনে কারীমের শিক্ষা, মুসলিম উম্মাহ কোরআন থেকে দূরে সরে গেছে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাদের কাছে চাও পর্দার আড়াল থেকে। দুনিয়ার কোন সামান চাইতে হইল গিয়েছেন ভাইয়ের বাড়িতে, গিয়েছেন প্রতিবেশীর বাড়িতে, আর বাড়িতে পুরুষ লোক নেই, কোনো কিছু চাইতে হবে সামান, অমুক জিনিসটা দেন, অমুক জিনিসটা দেন, পর্দার আড়াল থেকে চাইতে হবে, দরজার বাইরে থেকে চাইতে হবে, পর্দার আড়াল থেকে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, এতে অন্তর পবিত্র থাকবে। আল্লাহ পাক রব্বুল বলেছেন এতে তোমার অন্তর পবিত্র থাকবে আর তাদেরও ওই নারীদেরও অন্তর পবিত্র সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটি হচ্ছে অত্যন্ত পবিত্রতা তোমাদের অন্তরের জন্য তাদের অন্তরের জন্য। তাহলে দ্বীনের শিক্ষা নিলেও অথবা অন্য কোন শিক্ষা নিলেও পর্দার আড়াল থেকে হবে। মহিলা প্রফেসর, লেডি প্রফেসর, হ্যাঁ মেডিকেল কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, আর সামনে পড়াবে যুবক ছেলেদেরকে, জায়েজ নয়, হারাম, হারাম। যেমন যুবতী মেয়েদেরকে পুরুষ শিক্ষক দিয়ে সরাসরি পড়ানো জায়েজ নয়, হারাম, ঠিক তেমনি কোন মহিলা প্রফেসর দিয়ে, লেকচারার দিয়ে বা শিক্ষিকা দিয়ে পুরুষ ছেলেদেরকে পড়ানো জায়েজ নয়, হারাম। আল্লাহ পাক রব্বুল কোরআনে যে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তাতে রয়েছে সার্বিক কল্যাণ। এই কোরআনের শিক্ষা থেকে, আদর্শ থেকে মুসলিম জাতি সরে গেছে, সহ শিক্ষা শুরু করেছে, আল্লাহ পাক তাদের উপর আযাব চাপিয়ে দিয়েছে, আযাব চাপিয়ে দিয়েছে, অশান্তি আর অশান্তি, ইউনিভার্সিটিতে স্ট্রাইক, অশান্তি, মারপিট, ছাত্র ধরে প্রফেসরদেরকে লেকচারারদেরকে মার দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আবু সালমা রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, সাতজন মশহুর ফোকাহা ছিলেন তাবেঈনদের মদিনায়, ফোকাহা সাবা মদিনায় বলা হয়, তাদের একজন আবু সালমা রহমতুল্লাহ আলাইহি, মায়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহার ছাত্র, পর্দার আড়ালে ছাত্র। বলছেন যে আমি মায়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আন সিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল রোজা সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা, সুন্নত রোজাগুলি যে রাখতেন তার ধরন কি ছিল, পরিমাণ কি ছিল, সংখ্যা কি ছিল। ফাকালাত কানা ইয়াসুম হাত্তা নাকুলা কদ সাম ওয়া ইফতার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তারপরে আমরা মনে করতাম যে রোজা রেখে যাবেন হয়তো, ওয়া ইফতার হাত্তা নাকুল কদ আফতার, তারপর রোজা ছেড়ে দিতেন, মনে হয়তো যে আর রোজা রাখবেন না, তার মানে এইরকম কোন নিয়ম ছিল না যে এতটা হইতেই হবে একবারে জরুরি, মাঝে মাঝে বেশি রেখে দিতেন, মাঝে মাঝে কম রাখতেন, মাঝে মাঝে একটানা রেখে দিতেন, মাঝে মাঝে বেশ কিছুদিন ছেড়ে দিলেন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু রোজা রাখতেন। তারপরে বলছেন যে ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান, শাবান মাসে যত বেশি রোজা রেখেছেন তার চাইতে বেশি তাকে রোজা রাখতে কোনোদিন বা কোনো মাসে দেখিনি। কানা ইয়াসুম শাবান কুল্লাহু, যে কথাটি শোনাতে চাইছিলাম এই শাবান সম্পর্কে, শাবান মাসের প্রায় দিনগুলি কুল্লাহ বলা হয়েছে, গত সপ্তাহে কুল্লের অর্থ বলেছে, কুল মানে অধিকাংশ, এই ক্ষেত্রে কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান পুরোটাই রোজা রাখতেন, তারপরে বলছেন বর্ণনাকারী আবু সালমা কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হাদিস শোনাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে রোজা রাখতেন ইল্লা কালিলা, অল্প দিন ছাড়া, অল্প কয়েকদিন ছাড়া, শাবান মাসের অধিকাংশ দিনগুলিতেই রোজা রাখতেন। এই হাদিসের প্রচার কেন করে না বিদাতপন্থীরা, যে শাবান মাসের শুরুতে প্রচার মাধ্যমগুলি লেগে যাক, রেডিও টিভির বিভিন্ন চ্যানেল যেগুলো ইসলামিক চ্যানেলের নামে মশহুর, অথচ ইসলামের নামে বিদাত অনেকেই প্রচার করছে বা অধিকাংশগুলি প্রচার করছে, তারা কেন লাগছে না এই হাদিসগুলি প্রচার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, ওয়াকানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অল্প দিন ছাড়া সবগুলি দিনে রোজা রাখতেন, সবগুলি দিনে রোজা রাখান। জাল কথা প্রচার করেন, সহি কথার প্রচার করেন না বিদাতী ভাইরা। আরেকটি হাদিস এই শাবান সম্পর্কে, যে হাদিসটি প্রমাণ করে যে শাবানের শেষ দিকে রোজা না রাখাই ভালো, যদিও জায়েজ রয়েছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان النصف من شعبان فلا صوم حتى يجي رمضان। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন ইজা কানা নিসফু মিন শাবান, শাবানের অর্ধেক যখন হয়ে যাবে মানে 15 তারিখ যখন হয়ে যাবে, ফালা সওমা, আর রোজা নেই মানে রোজা রাখিও না, অন্য হাদিসে ফালা তাসুম, রোজা রাখিও না, হাত্তা ইয়াজিয়া রমাদান, যতক্ষণ পর্যন্ত রমজান না আসে, রমজান আসলে আবার রমজানের ফরজ রোজা রাখো। তাহলে শাবানের 15 তারিখের পরে আর নফল রোজা রাখিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ। কিন্তু এই আদেশ বাধ্যতামূলক নয়, এটি হচ্ছে মুস্তাহাব হুকুম, যে উত্তম হচ্ছে এই বাকি 15 দিন যে আছে শাবানের, তারপরে রমজান চলে আসবে, পুরো মাস রোজা রাখতে হবে, এই 15 দিন রোজা না রাখাই ভালো, রাখিও না। এই দিনগুলিতে প্রস্তুতি নাও, মানসিক দিক থেকে, শারীরিক দৈহিক দিক থেকে প্রস্তুতি নাও। মানসিক দিক থেকে প্রস্তুতি, যে মানুষ যখন বেশি বেশি একটা কাজ করে বিরক্তি চলে আসে, এমনটা না যে শাবানে বেশি বেশি রোজা রাখতে গিয়ে রমজান মাসের ফরজ রোজায় গিয়ে বিরক্তি চলে এসেছে, এমন যাতে না হয়, গুনাহগার হয়ে যাবে। সুতরাং মানসিক প্রস্তুতি দরকার, শারীরিক দৈহিক প্রস্তুতি, রোজা রেখে রেখে স্বাভাবিক যদি বড় দিন হয়, কষ্টের কাজ মেহনতের কাজ করেন, তাহলে শরীরের উপরে প্রভাব পড়তে পারে, তা আগে থেকে শরীরকে প্রভাবিত করিয়েন না, আপনি আপনি প্রস্তুত হন শারীরিক দিক থেকে। হাদিস ইবনে মাজাহ রয়েছে, হাদিস সহি। তো শাবান মাসের তাহলে 15 তারিখের পর রোজা না রাখাই ভালো, বিশেষ করে একেবারে শেষ দিকে আরো একটু শক্ত করে নিষেধ করা হয়েছে রমজানের সাথে মিলিয়ে দিতে, রমজানের সাথে রোজাকে মিলিয়ে দিতে নিষেধ করা হয়েছে, 28, 29, 30 তারিখ এই দিনগুলিতে রোজা রাখতে নিষেধ করা হয়েছে, বিশেষ করে সন্ধ্যের দিনে 30 তারিখ, যে 30 তারিখে আবার শাবানের 30 হওয়ার সম্ভাবনা আছে, চাঁদ দেখতে ভুল হইলে, চাঁদ দেখা যায়নি, মেঘলা আকাশ ছিল শাবানের, তাহলে কি ধরবো, হ্যাঁ মেঘলা আকাশ ছিল, 29 তারিখের পরে কোন তারিখ ধরবো, চাঁদ দেখতে পাইনি, শাবানের 30 তারিখ, এটা তো ধরলাম, কিন্তু সম্ভাবনা আছে যে মেঘলা আকাশ আমরা দেখতে পাই, চাঁদ হয়েছে, এরও সম্ভাবনা আছে। এই দিনকে বলা ইয়াউমুশশাক, সন্দেহর দিন। এই ক্ষেত্রে এই মাসলাও জেনে রাখা আবশ্যক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন দিনে রোজা রাখলো যেই দিনে সন্দেহ রয়েছে, রমজান হইতে পারে আবার 30 শাবান হইতে পারে, সন্দেহের ভিত্তিতে না না আমার রোজা কমে যেতে পারে, বাই চান্স যদি কমে যায় না কমাবো না, 29 করবো না, 30ই করবো, যে 29 শাবান এসেছে 30 তারিখ, চাঁদ দেখা যায়নি, প্রথম রমজান হিসাবে ও রোজা রেখে ফেললো, এইরকম যদি কেউ রোজা রাখে সন্দেহের ভিত্তিতে, তাহলে সেই ব্যক্তির নেকি করলো না, বরং ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো। আবুল কাসিম কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম, তার বড় ছেলের নাম যেহেতু কাসিম ছিল, বাল্যকালে মারা গিয়েছিল, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম বলা, সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করল। শাবান মাসে আরেকটি দিকে লক্ষ্য করা উচিত, তা হচ্ছে নিজেদের যদি রোজা বাকি থাকে গত রমজানের, অথবা নিজের স্ত্রীর মা বোনের মহিলাদের বিশেষ করে রোজা কাজা হওয়া স্বাভাবিক। প্রত্যেক মাসে মাসিক ঋতু রয়েছে, দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন রোজা কাজা হওয়া স্বাভাবিক। এমনকি যদি প্রসূতির ব্যাপার স্যাপার হয়, হ্যাঁ ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে, তাহলে তো হয়তো গোটা মাসে গিয়েছে এমন হইতে পারে। তো এই ক্ষেত্রে পুরুষদের দায়িত্ব হচ্ছে নিজের ক্ষেত্রে, যেমন যে নিজের রোজার খোঁজ রাখা যে গত রমজানের রোজা তো আমার কাজা হয়নি। পুরুষদের ক্ষেত্রে বৈধভাবে রোজা কাজা হওয়ার কারণ কে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ অসুস্থতা আর সফর। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের সূরা বাকারায় ইরশাদ করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি মরিদ হয় মানে অসুস্থ হয় পীড়িত থাকে, আও আলা সাফারিন অথবা সফরে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য দিনে সেই সংখ্যা পূরণ করবে, যে সংখ্যা ছুটেছে সেই সংখ্যা পূরণ করবে। দশ দিন ছুটেছে দশ দিন করে, পাঁচ দিন ছুটেছে পাঁচ দিন রোজা রাখবে। এগুলো হচ্ছে শরীয়তি ওজর। আর যারা পাপ করে অন্যায় করে জুলম করে ছেড়েছে, কাজ একটু ভারী, রোদ আজকে খুব বেশি ছিল, খুব পিপাসা লেগেছিল, সেই জন্য ছেড়েছে, তারা গুনাহগার, তাদেরও কাজা ফরজ, তাদেরও কাজা ফরজ, কিন্তু তারা যেহেতু গুনাহগার, কাবীরা গুনাহ করেছে, সেজন্য তাদের তওবা ইস্তিগফার করতে হবে আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ মাফ কর, অন্তর থেকে তওবা করবে, না হলে আল্লাহ এই কাবীরা গুনাহ মাফ করবেন না। রোজার কাজা তো পূরণ হইল, কিন্তু কাবীরা গুনাহ হয়তো আল্লাহ পাক মাফ করবেন, তার জন্য দুনিয়া অথবা আখিরাতে আল্লাহ পাক আজাব দেবেন। তো বলছিলাম এই মাসলা যে গত রমজানের রোজা যদি কারো কাজা থাকে, তাহলে এই কাজার কাজা আদায় করার শেষ মেয়াদ হচ্ছে এই শাবান পর্যন্ত, দীর্ঘ এগারো মাস। আল্লাহ বড় ছাড় দিয়েছেন, জরুরি করে দেননি যে রমজান রোজা সওয়ালে রাখো, তারপরে রাখো না, হজের আগে রাখো, এগারো মাস সময় দিয়েছেন, সওয়াল থেকে শুরু করে আবার শাবান পর্যন্ত, রমজান থেকে রমজান, রমজান শুরু হওয়ার আগে আগে রাখতে হবে। কেউ যদি রমজান পার করে দেয়, গত রমজানের রোজা বাকি থেকে গেছে, আবার এই রমজান চলে আসলো রোজা রাখলো না, তাহলে সে গুনাহগার হয় বিলম্ব করার জন্য। এই গুনার জন্য তওবা করতে হবে, এবং অধিকাংশ আলামায়ে কেরামদের নিকটে কাজাও করতে হবে আর কাফফারাও দিতে হবে, কাজাও করতে হবে এবং কাফফারা মানে ফিদিয়ে দিতে হবে। যারা অপারক একবার স্থায়ী অসুস্থ রোজা রাখতে পারে না, তাদের যেমন ফিদিয়া রয়েছে, প্রত্যেক রোজার বিনিময়ে দেড় কেজি করে খাদ্যদ্রব্য চাল বা গম, অর্থাৎ ৪৫ কেজি ৩০ রোজার। তো এই কাফারাও দিতে হবে, ফিদিয়াও দিতে হবে আর রোজাও রাখতে হবে। যাই হোক, আর গুনাহগার হবে বিলম্ব করার জন্য। সেই জন্য বলছি যে সব ভাইদের রোজা বাকি আছে, তারা এই রোজাগুলি এই কদিনের মধ্যেই রেখে নেবেন, কাজা রোজা আগে রাখতে হবে, নফল সুন্নতের আগে কাজা রোজা আগে রাখতে হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না তাই করতেন, এই এগারো মাসের যে আল্লাহ পাক ছাড় দিয়েছেন সেটাকে ব্যবহার করতেন, রোজা বিলম্ব করতেন, কাজা করতে বিলম্ব করতে করতে করতে দীর্ঘ এগারো মাস, সাড়ে দশ মাস পার হয়ে যেত, দশ মাস, এই শাবান মাসে এসে এই রোজাগুলিকে কাজা করতেন, যে রমজান মাসে যে রোজা বাকি থাকত। কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায়ের উদ্দেশ্যে। এই হাদিস এখানে আপনাদের সামনে উল্লেখ করছি, তিরমিজিতে রয়েছে এবং ইবনে মাজাতে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালাত মা কুনতু আকযি মা ইয়াকুনু আলাইয়া মিন রমাজান ইল্লা ফি শাবান, বলছে আমি রমজান মাসের যে রোজা কাজা থেকে যেত আমার, সেগুলি কাজা করতে পারতাম না বা কাজা করতাম না, ইল্লা ফি শাবান, তবে শাবান এসে, ওই রমজান, গত রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ, এই করে মুহররম করতে করতে শাবান চলে এসেছে। ইল্লা ফি শাবানে গিয়ে আমি রোজাগুলি কাজা করতাম, কতদিন পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই কাজ করতাম, হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে সেই উদ্দেশ্য আর নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য ইন্তজার করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের খেয়াল রাখব, এমন কোন আর ওই হক যে হক আশা করি স্পষ্ট সেটা খেয়াল নেই, সুতরাং এখন যে কোনো সময় রোজা রাখা যাবে, তাই তাড়াতাড়ি করে রমজানের পরে কাজাগুলি রেখে নিতেন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। এ হচ্ছে সহিহ হাদিস। সুতরাং এই হাদিসের উপর আমল করার জন্য আপনারা প্রত্যেকে দেশের সাথে যোগাযোগ করুন, স্ত্রীর রোজার খোঁজ নেন, মা বোনদের রোজার খোঁজ নেন, আরো যাদের সাথে সম্পর্ক আছে তাদের রোজার খোঁজ নেন, এগুলি হচ্ছে দায়িত্ব। কারণ এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলম জিজ্ঞাসা করবেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এতক্ষণ শুনালাম সহি হাদিস, তাহলে এই সহি হাদিস গুলি দ্বারা কি জানা গেল, যে শাবান মাসের করণীয় হচ্ছে মাত্র একটি, তা হচ্ছে অনির্দিষ্ট ভাবে রোজা রাখা, শুরু শাবান থেকে শুরু করে 15-20 পর্যন্ত, তার ওদিকে যায় না, যতটা পারেন নফল রোজা রাখেন, এ হচ্ছে করণীয়। এই রোজা ছাড়া এমন কোন নফল পড়া বিশেষ রাত্রে না, যার অভ্যাস আছে অথবা অভ্যাস করতে চান যে তাহাজ্জুদ পড়বো, অথবা তাহাজ্জুদ যদি না পারি অল্প কিছু নফল নামাজ পড়বো, আমি কিছু তেলাওয়াত করবো রাত্রে, সেগুলি আপনার মানে আপনার এখতিয়ারি ব্যাপার, আপনার স্বাধীনতার ব্যাপার। কিন্তু নির্দিষ্ট করে শাবান মাসের কোন রাত্রে বিশেষ কোন ইবাদত নেই। শাবান মাসে রোজা রাখা ছাড়া সিয়াম, নফল সিয়াম রাখা ছাড়া, সিয়াম পালন করা ছাড়া অন্য কোনো আমল আর নেই। এখন আপনাদেরকে কিছু জঈফ জাল হাদিস শোনাই। জঈফ জাল হাদিস গুলি আজকে এই জন্যই শোনাব যে কয়েকদিন পরে প্রচার মাধ্যমগুলি তৎপর হয়ে লাগবে, আর এই জঈফ জাল হাদিস শুনিয়ে মুসলিম জাতিকে, বাঙালি সমাজকে বিশেষ করে বিভ্রান্ত করবে। এই যে দেখো হাদিস আছে, এই যে দেখো তিরমিজিতে আছে, এই যে দেখো ইবনে মাজাতে আছে, আর হাদিসের হ সম্পর্কে তাদের জ্ঞান নেই জাল জঈফের। কারণ আরো খুলে বলছি, ভারত বাংলাদেশ পাকিস্তানে সহি জঈফের কোন মাদ্রাসায়, কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, সহি জঈফ হাদিস কেন হয়, জাল কেমন করে হয়, কোন মাদ্রাসায় পড়া হয় না। খুব জোর গলায় একটু শক্তি করে বললাম, কোন মাদ্রাসায় পড়া হয় না। একটি কিতাব উসুলে হাদিসের পড়া হয়, তাও আমি বলছি আমি যেমন শিক্ষকের কাছে পড়েছি, শিক্ষক অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না, ছাত্রই কি বুঝবে। একটি কিতাব যে কোনো সাবজেক্টের জেনারেল শিক্ষিত তাদেরকে বলছি, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি সম্পর্কে নলেজ আছে, যে কোনো সাবজেক্টের একটি যদি কেউ সাবজেক্ট পড়ে এক বছর মাত্র, তাহলে সে সম্পর্কে কি জানবে, একানাও জানবে না। বায়োলজি সম্পর্কে, কেমিস্ট্রি সম্পর্কে, হ্যাঁ কেউ যদি একটা সাবজেক্ট পড়ে থাকে কি জানবে বলুন। ভূগোল সম্পর্কে এক বছর একটা সাবজেক্ট পড়েছে, হিন্দি, হিন্দি সাবজেক্ট এক বছর, আমি তিন বছর তিন ক্লাসে হিন্দি পড়েছি, তারপরে হিন্দিতে আমি একবার সামান্য কোন রকম রিডিং করতে পারি, ব্যাস তিনটা সাবজেক্ট শুধু পড়েছি, মানে মেন সাবজেক্ট হিসেবে না। তাহলে বোঝা গেল যে একটা সাবজেক্ট এক বছর পড়ে কিছুই জানতে পারা যায় না। ওই রকমই উসুলে হাদিস, আর উসুলে হাদিস শুধু পড়ে, মুস্তালাহুল হাদিস পড়ে সহিহ জয়ী পাওয়া জানা যায় না, ওটা একটা পার্ট, একটা অংশ। তার জন্য আবার জারহে তাদিল জানতে হবে, মুহাদ্দিসদের জারহে তাদিল, অর্থাৎ একজন বর্ণনাকারী সে বিশ্বস্ত কিনা, কেমন করে এর মাপকাঠি কি, বিশ্বস্ত জানবো কি করে যে লোকটি বিশ্বস্ত, এর হাদিস নেওয়া যাবে যাবে না, আলাদা একটা সাবজেক্ট রয়েছে। আসমায়ে রিজাল অর্থাৎ বর্ণনাকারীদের বায়োগ্রাফি, ইতিহাস, বৃত্তান্ত তাদের জীবনের, যে তারা কেমন ছিল, ধার্মিক ছিল না ধার্মিক ছিল না, সন্নতি ছিল না বিদাতি ছিল, স্মৃতিশক্তি ছিল না স্মৃতিশক্তি দুর্বল ছিল, ইত্যাদি ইত্যাদি। এগুলি তো কিছুই পড়া হয় না, এগুলি পড়া হয় সৌদি আরবে, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া রিয়াজ ইসলামিক ইউনিভার্সিটিতে, এগুলো ইসলামিক প্রতিষ্ঠানে এগুলি পড়া হয়। সুতরাং যারা সহি জঈফ জালের মাপকাঠি জানে না, তারা আবার সহি জঈফ জাল কি বয়ান করবে, যা আছে তাই তুলে রেখে দিল মানুষের সামনে আর মানুষকে গুমরা করলে, এই হচ্ছে অবস্থা। তারপরে যারা বিদাতি, তাদের ধর্মই হচ্ছে বিদাতের উপর প্রতিষ্ঠিত, তারা তো খুঁজে যে আমরা যেটা করি তার জন্য কোথায় কি পাওয়া যায় দলিল প্রমাণ। একে উর্দু ভাষার একটি প্রবাদে বলা হয়, ডুবনে ওয়ালে কো তিনকে কা সাহারা। আমাদের দেশের লোকদের ফার্সি বলা অভ্যাস আছে, উর্দু বলা অভ্যাস আছে, আমার যদিও এই অভ্যাসটা নেই কিন্তু দুই একটা বললে কোনো দোষ নেই। ডুবনে ওয়ালে কো তিনকে কা সাহারা, এর মানে কি, একটা লোক নদীতে ডুবছে বা এই সমুদ্রে ডুবছে, এখনো কিছুই পাচ্ছে না, হাবুডুবু হাবুডুবু পানি খাচ্ছে, সাঁতারও জানে না, তাহলে কি করবে ও। তিনকা মানে হচ্ছে উর্দুতে তিনকা মানে খড়, এটা যদি খড়ও পায় খড়টা ধরবে, এটা যদি পাটকাঠিও পায় সেটাও ধরবে, যে হয়তো এটা ধরে কোন রকম বাঁচতে পারবো হয়তো, তাই না। তো বিদাতীদের অবস্থা ঠিক ওই রকমই, বিদাত করবেই করবে, পনেরো শাবানের শবে বরাত পালন করবেই করবে, সুতরাং তার জন্য যা কিছু পাওয়া যায়, খড়কুটা যা পাওয়া যায়, জাল জুই মিথ্যা যা কিছু পাওয়া যায়, দেখো ডুবনে ওয়ালো কো তিনকে কা সাহারা, বিদাতি কো এই জাল জুইফের সাহারা। একটি হাদিস শুনেন, জঈফ হাদিস, দুর্বল ভিত্তিহীন হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না থেকে বর্ণিত, কালাত বলছেন ফাকাদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে বিছানায় পাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা ছিল সেদিন, ফাখরাজ তো বেরিয়ে পড়লাম যে দেখি কোথায় গেলেন তিনি, ফায়দা হুয়া বিল বাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকির কবরস্থান দেখলেন, হাদিসে কি আছে ফায়দা হুয়া বিল বাকি না জান্নাতুল বাকি আছে, তাহলে আমাদের দেশের হুজুরদেরকে আলেমদেরকে ও বক্তাদেরকে বলেন যে আপনারা জান্নাতুল বাকি বলেন, মায়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফায়দা হুয়া বিল বাকি, বেজান্নাতুল বাকি তো বললেন না, বুঝতে পারছেন বিদাতি পরিভাষা, বিদাতি পরিভাষা, আকীদার বিদাতে ভরা আমাদের, বিশ্বাসের বিদাত, জবানের কথার বিদাত, আর আমলের বিদাত, সব রকমের বিদাতে ভরা, জান্নাতুল বাকি না বললে বেয়াদবি হয়ে যাবে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই বেয়াদবি করলেন নাকি, কি বলছেন আবার শোনায় হাদিস, ফাকাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজ তো ফায়জা হুয়া বিল বাকিয়া, বেরিয়ে পড়লাম খোঁজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আশঙ্কা হলো কি জানি কোথায় চলে গেলেন, এটাও হইতে পারে কোন শত্রু হাতে পড়ে যেতে পারেন, অথবা আর একটা সন্দেহ যে আমার রাত্রে আমার পালা আবার অন্য কোন বিবির ঘরে চলে গেলেন নাকি, কারণ সতীন্দ্রের এইরকম মেজাজ হওয়াটা স্বাভাবিক, এইরকম সন্দেহ স্বাভাবিক, বেরিয়ে পড়লাম ফায়জা হবিল বাকি, দেখলাম যে তিনি বাকির কবরস্থানে রয়েছেন, ওই মদিনার কবরস্থানের এলাকার নাম হচ্ছে বাকি আল বাকি, আর ওই এলাকায় যেহেতু একটা কাঁটাওয়ালা গাছ হইত, কণ্টকযুক্ত গাছ খুব ওখানে জন্মাতো, সেই জন্য ওই গাছের নাম হচ্ছে গারকাদ, গারকাত ইহুদিদের গাছ বলা হয়েছে হাদিসে, এই জন্য কোন কোন হাদিসে ওই এলাকার নাম বলা হয়েছে বাকিউল গারকাত, ওই গারকাত গাছ জন্মায় যে এলাকায় ওই এলাকার বাকি, কোন কোন হাদিসে মাকবারাতুল বাকি, আরবিতে কবরস্থানকে কি বলে, আমরা বাংলা উর্দুতে বলি কবরস্থান, আর আরবিতে বলা হয় মাকবারা, দেখবেন 91 এর বাইরে, এখানে দামামের বাইরে যাবেন আর এয়ারপোর্ট রোডে যখন যাচ্ছেন রাইটে যেমনই আপনার যে ওভারব্রিজ আছে ওখান থেকে ডান দিকে একটু লক্ষ্য করবেন লিখা আছে মাকবারা, আল মাকবারা কবরস্থান, তো মাকবারাতুল বাকি বলা হয়েছে, কোন জায়গায় জান্নাতুল বাকি নেই, কোন হাদিসে খুঁজে পাবেন না, এই ক্ষেত্রে আরো বলছি জঈফ হাদিসে খুঁজে পাবেন না, কোন জাল হাদিসে খুঁজে পাবেন না, তাহলে এই যে বিদাতি ইস্তেলাগুলি বিদাতি টার্মগুলি ছাড়তে হবে না ধরে থাকতে হবে, ছাড়তে হবে, আল্লাহ পাক ওই সব আলেমদেরকে ওই সব বক্তাদেরকে ওই সব হুজুরদেরকে হিদায়ত করেন যারা ওই বিদাতি টার্ম মুসলিম সমাজকে শিখিয়ে রেখেছে, কারণ এটা শুধু শব্দের বিদাত নয়, এতে আরো এক সমস্যা আছে, জান্নাতুল বাকি মানে আরেকটা ধারণা, জান্নাত এখানে কবর পাওয়া মানে বেনামাজি হইলো জান্নাত, মদখোর হইলো জান্নাত, চোর ডাকাত হইলো জান্নাত, চামার হইলো জান্নাত, জান্নাতুল বাকি যেহেতু জান্নাতুল বাকি, তাই না, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পেয়ে গেছেন রাসূলুল্লাহ বললেন আকুনতে তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি কি আশঙ্কা করছো ভয় করছো যে তোমার উপর আল্লাহ কোন জুলুম করবেন এবং তার রাসূল জুলুম করবেন, বলার উদ্দেশ্য যে তোমার সন্দেহ হয়েছে যে তোমার বিছানা থেকে আমি চলে এসেছি ঘর থেকে, তার মানে কোন বিবির কাছে চলে যাব আর আমি রাসূলুল্লাহ হয়ে জুলুম করব, এরকম এটা কি সম্ভব, তুমি এই ধারণায় মনে উঠে এসেছ, আমি সেই উদ্দেশ্যে আসিনি, বরং আমি মুমিন মুমিনাতদের জন্য ইস্তিগফার করার জন্য, আল্লাহর কাছে মার্জনা কামনা করার জন্য, তাদের জন্য দোয়া করার জন্য এসেছি কবরস্থানে। তাহলে রাতে কবরস্থানে যাওয়া মুমিন মুমিনাতদের জন্য দোয়া, যে কোনো কবরস্থানে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই সুন্নতটি এই হাদিস না, এই হাদিস তো বলবো পরে এর অবস্থা, সহি হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝেই বাকির কবরস্থানে যেতেন, রাত্রে বিশেষ করে যেতেন আর দিনেও যেতেন, জিয়ারত করতে যেতেন, আমাদের দেশের ভাষায় জিয়ারত মানে দোয়া করা, সেখানে গিয়ে মুমিন মুমিনাতদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা। কুলতু ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা বলছে আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্নি জানান্তু আন্নাকা আতাইতা বাজা নিসাইকা, আমার ধারণা যে আপনি কোন বিবির কাছে চলে গেছেন, সেই জন্য আপনার খোঁজ করা শুরু করেছি, গেলেন কোথায় আপনি? ফাকালা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইন্নাল্লাহ আযযা জালিয়া আনযালু লাইলাতান নিসফা মিন শাবান ইলা সামায়িদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের নিসফে শাবানে মানে পনেরো শাবানে আসমানি দুনিয়াতে মানে প্রথম আসমানে নিকটের আসমানি দুনিয়া, সামা দুনিয়া মানে নিকটের আসমান, দুনিয়া মানে নিকট। আর এই দুনিয়াকে দুনিয়া এই জন্য বলা হয় যে দুনিয়া আখেরাতের তুলনায় নিকট, এই জন্য দুনিয়ার জন্য খুব মেহনত করছে, কিন্তু আখেরাতের জন্য নামাজ পড়তে বলা হচ্ছে না, নেই। আবার নামাজটা যদি দুনিয়ার জন্য হইতো তো অবশ্যই নামাজ পড়তো, প্রত্যেকে নামাজ পড়তো, যদি কোনো কফিল লেবার নিয়ে আসে শুধু নামাজ পড়ার জন্য, তো দেখেন নামাজ কেমন হয়, কত সুন্দর, ঠিক না? দুনিয়া কারো দুনিয়ার জন্য নামাজ, ওকে নিয়ে আসা হয়েছে নামাজ পড়ার জন্য, সৌদি আরবে আসো নামাজ পড়ো, রোজা রাখো, আর মাঝে মাঝে উমরা করো, বা স্যালারি নাও, তাহলে নামাজের শেষ থাকতো না, আমরা সব ফেল হয়ে যেত ওইসব নামাজের কাছে, ঠিক না? তো দুনিয়াকে দুনিয়া বলা হয় দুটি কারণে, দুনিয়ার ওজে তাসমিয়া শুনেন, ওজে তাসমিয়া মানে নামকরণের কারণ, দুনিয়াকে দুনিয়া আর আখেরাতকে আখেরাত, দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়, একটি কারণ হচ্ছে দুনিয়া পরকাল আখেরাতের তুলনায় নিকটবর্তী, আর দুনিয়া মানে আদনার মুয়ান্নাস, দুনিয়া মানে হচ্ছে নিকটবর্তী, নিকটবর্তী মানুষ নগদ নগদ চায়, পয়সা চায়, দুনিয়া হচ্ছে পয়সার নাম, দুনিয়া হচ্ছে নেতৃত্বের নাম, মন্ত্রী মিনিস্টার আর এমপি হওয়ার নাম, চেয়ারম্যান হওয়ার নাম, দুনিয়া হচ্ছে বড় পোস্ট পাওয়ার নাম, দুনিয়া হচ্ছে আয়েশ আরামের নাম, সুতরাং এগুলোর জন্য মেহনত করছে, কিন্তু নামাজ ও তো আখেরাতের কাজ, রোজা হজ যাকাত ও তো আখেরাতের কাজ, সেজন্য অধিকাংশ লোক এই ক্ষেত্রে গাফিল, কারণ আখেরাত অনেক দূরে, অনেক দূরে মনে হচ্ছে, শয়তান পর্দা ফেলে দিয়েছে চোখের উপর, অথচ মরলে আখেরাত শুরু, কিন্তু শয়তান পর্দা ফেলে দিয়েছে চোখের উপর। দুনিয়ার নামকরণের আরেকটি কারণ হচ্ছে দুনিয়া মানে নিকৃষ্ট হয়, যেমন কাছেও হয় নিকটেও হয় দুনিয়ার অর্থ, আরেকটি অর্থ হচ্ছে দুনিয়া মানে নিকৃষ্ট, যেমন এই লোকটি আদনা লোক, হাদিস আছে আদনা রাজুলিন ফিল জান্নাহ, জান্নাতের নিম্ন স্তরের লোক, এখানে আদনা মানে নিম্ন স্তর, নিকটবর্তী নয়, তো দুনিয়া মানে নিকৃষ্ট, আর দুনিয়াকে দুনিয়া এই জন্য বলা হয় যে দুনিয়া আখেরাতের তুলনায় একেবারে নিকৃষ্ট, নিকৃষ্ট তুচ্ছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতি দুনিয়া তাআদালু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতামাইন, দুনিয়ার মূল্য, সারা দুনিয়ার মূল্য, সেই সারা দুনিয়াতে কত যে খনিজ সম্পদ আছে, কত স্বর্ণ চাঁদি আছে, কত টাকা পয়সা, রিয়াল ডলার টাকা কত যে আছে আল্লাহ পাক জানে, আর কত যে সম্পদ আছে জমিনের ওপরে মাটির তলায়, হ্যাঁ, আর কত যে বড় বড় নেতৃত্ব আছে, আর কত যে ভোগবিলাসের বিষয়বস্তু আছে, এই সবগুলি মিলিয়ে লাউকানাতি দুনিয়া, পুরা দুনিয়া আল্লাহর নিকটে যদি মাছির ডানা বরাবর তার মূল্য হইত, মাছির পাখার সমান ডানার সমান মূল্য হইত, আল্লাহর কাছে যদি এতটুকু মূল্য হইত, মা সাকা কাফেরান সর্বাতমায়, তাহলে কোন কাফের নাস্তিককে, মশরিক পুত্তলিককে, অস্বীকারীকে এক ঢোক পানিও আল্লাহ পাক দিতেন না, কেন দুনিয়ার একটা নিয়ামত হচ্ছে পানি, আল্লাহ পানি দিতেন না, যে কাফের তুই আল্লাহকে স্বীকার করিস তোকে পানি কেন দেবো, পানি দিতেন না, তাহলে আল্লাহ শ্বাস প্রশ্বাস দিতেন, হাওয়া বাতাস দিতেন, অক্সিজেন দিতেন, দিতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু দুনিয়ার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আখেরাতের তুলনায় কিছুই নয়, নিকৃষ্ট দুনিয়া, তো দুনিয়া মানে নিকৃষ্ট, দুনিয়া মানে নিকটবর্তী, আর দুটোই রয়েছে এই দুনিয়াতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে, আসমানি দুনিয়া মানে প্রথম আকাশে অবতরণ করেন কখন, নিসফে শাবানে, পনেরো হাদিস শোনেন আগে, বলছি যে জয়ীফ হাদিস পরে বলবো, নিসফে শাবানের রাত্রে মানে পনেরো শাবানের রাতে, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামে কালাবিন, কালাব একটি গোত্র, এই কালাব গোত্রের লোকেরা অধিকাংশ এরা ছাগল পুষত, ছাগল ভেড়া ভেড়ি পুষত, এদের ছাগলের সংখ্যা ভেড়া ভেড়ির সংখ্যা মেষের সংখ্যা সবচেয়ে বেশি, এক তো এই কালাব গোত্রের ছাগল মেষ ভেড়া ভেড়ির সংখ্যা বেশি, আর যখন সংখ্যা বেশি আর প্রত্যেকটি ছাগল বা মেষের গায়ে কত লোম আছে, কত লোম আছে, তো বলছেন যে ফায়াগফির, আল্লাহ পাক মাফ করেন কালাব গোত্রের ছাগলের গায়ে যত লোম আছে তার চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক মাফ করেন। সহি হইলে তো সুবহানাল্লাহ, অনেকে বলেন সুবহানাল্লাহ, সহি হইলে সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক মাফ করেন, অন্য অন্য আমলে মাফ রয়েছে, নামাজ দ্বারা আল্লাহ পাক মাফ করেন, অন্য অন্য তসবিহ তাহলিল দিয়ে আল্লাহ পাক রব্বুল মাফ করেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ পাক মাফ করেন, আখিরাতে হাশরের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহকে এক আমল নামে রাখা পাল্লায় রাখা হবে, আর এক পাল্লায় গুনাহ রাখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে যারা পড়েছে এবং তার প্রতি আমল করেছে বাস্তবায়ন করেছে, এই পাল্লা ভারী হয়ে যাবে। এসব ফজিলত রয়েছে, সহি ফজিলত রয়েছে। তো সহি শুদ্ধ গুলি করুন, শোনেন তারপরে এই হাদিস সম্পর্কে শোনেন। ইমাম তিরমিজি স্বয়ং কি বলছেন, আমাদের টিভির বক্তারা এই হাদিস এতটুকু পড়ে দিবে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব ছোট, সুবহানাল্লাহ, তাই না? ইমাম তিরমিজির বক্তব্য শুনেন, যিনি হাদিস এখানে কোড করেছেন, বলছেন কাল আবু ঈসা, আবু ঈসা ইমাম তিরমিজির উপনাম, কুনিয়ত মোহাম্মদ ঈসা তিরমিজি, তার নাম ছিল মোহাম্মদ ঈসা আর কুনিয়ত ছিল আবু ঈসা। ইমাম আবু ঈসা মানে ইমাম তিরমিজি বলছেন হাদিস আয়েশা লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত এই হাদিস, যে হাদিসে শাবানের ১৫ তারিখের ফজিলত বয়ান করা হলো, যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহি, আমি জানি না চিনি না এই সূত্র ছাড়া, মানে এই সনদ দিয়ে বর্ণিত হয়েছে। তার মানে এর সনদ হচ্ছে শুধু এইটি সনদ, আর এই সূত্রের এই মাধ্যমের অবস্থা শুনেন। যেমন একটি ঘটনা যদি বলি, যে রিয়াজে একটা ঘটনা ঘটেছে এইরকম, সূত্র কি শুনলাম কার কাছে, সিদ্দিক সাহেবের কাছে শুনলাম, ব্যাস একজনের কাছে শুনেছি, একজনের সূত্রে শুনেছি, আর উনি বিশ্বস্ত ব্যক্তি নন, ইনশাল্লাহ বিশ্বস্ত ব্যক্তি, এখন সাপোজ বললাম, সাপোজ বুঝেন তো না, ধরে নিলাম এক মিনিটের জন্য এর কি, ধরে নিলাম যে উনি বিশ্বস্ত ব্যক্তি নন, তাহলে বিশ্বাস করবেন ঘটনা? ইমাম তিরমিজি তাই বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস একমাত্র হাজ্জাজের সূত্রে, আমি লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ, হাজ্জাজের সূত্রে জেনেছি, আর এই হাজ্জাজ বিন আরতা সম্পর্কে বলবে পরে, আমি না বলে তার ভাষায় বলছি, ইমাম তিরমিজির ভাষায় বলছি। ওয়া সাআলতু মুহাম্মাদান, বলছেন ইমাম মুহাম্মাদকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। ইমাম মুহাম্মাদ তার ওস্তাদ, কে বলতে পারেন কেউ? মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, ইমাম তিরমিজি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছাত্র, তো তার ওস্তাদ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে তিনি জিজ্ঞাসা করেছেন এই হাদিস সম্পর্কে, যে যে পনেরো শাবানের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য লোককে মাফ করেন, কালাব গোত্রের যত বকরি ছাগল আছে তার লোম যত আছে তার চাইতে বেশি লোককে মাফ করেন, এই হাদিস কেমন? তখন ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী কি বলেছে, ইয়াদাইফু হাযাল হাদিস, এই হাদিসকে তিনি যাইফ বলতেন, দুর্বল বলতেন। ওয়া ক্বালা ইয়াহিয়া ইবনু আবি কাসির লাম ইয়াসমা মিন উরওয়া, আর কারণ উল্লেখ করেছেন, প্রথম কথা এই সনদে আছে ইয়াহিয়া বিন আবি কাসির বর্ণনা করেছেন উরওয়া থেকে, কিন্তু উরওয়া থেকে তিনি শোনেননি, তাহলে মধ্যখানে গ্যাপ আছে, আর গ্যাপে এই লোক যে কি আছে আল্লাহ পাক জানে, তাহলে হাদিস হচ্ছে বিচ্ছিন্ন। একে মুহাদ্দিসিনদের ভাষায় উসুলে হাদিসের ভাষায় বলে মুনকাতে হাদিস, বিচ্ছিন্ন হাদিস, সূত্র বিচ্ছিন্ন। যেমন এই ঘটনায় বলি, যে রিয়াজে একটা ঘটনা ঘটেছে, সিদ্দিক সাহেব আমাকে বলেননি, সিদ্দিক সাহেব অন্য কাউকে বলেছেন, বা সিদ্দিক সাহেব আমাকে বলেছেন, কিন্তু সিদ্দিক সাহেব সরাসরি এই ঘটনা দেখে আসেননি, ঘটনা আর কারো কাছ থেকে শুনেছেন, ওর নাম উল্লেখ নেই, কে আছে সিদ্দিক সাহেব বলেছেন, কিন্তু সিদ্দিক সাহেব আসলে রিয়াজ জাননি, তাহলে ঘটনা সম্পর্কে সন্দেহ হবে না? হবে না, হতে পারে সিদ্দিক সাহেব এমন ব্যক্তি থেকে বয়ান করেছেন সে মদ খাওয়ালো, হতে পারে সে একবারে স্মৃতি শক্তি দিতে একবারে সরা পচা, হতে পারে যে সেই ব্যক্তি বেমান মিথ্যুকে একবারে ডা মিথ্যা কথাবার্তা বলে মানুষকে বিব্রত করে, আরে শুনলাম নাকি রিয়াজে লোকজনকে ধরছে আর এক আমা ফেড়ে ফেলে দিচ্ছে, এরকম ঘটনা শুনেছেন না? শুনিনি কিছুদিন আগে, শুনলে বিশ্বাস করবেন, বিশ্বস্ত শুনতে হবে, বিশ্বস্ত সূত্র শুনলে ঠিক আছে বিশ্বাস করবেন, কিন্তু এমনিতে শুনলেন বাতাস এইরকম খবর বিশ্বাস হয়ে গেল, জ্ঞানী মানুষ কখনো এরকম করে বিশ্বাস করেন। তো বলছেন যে মধ্যখানে বিচ্ছিন্নতা আছে, যে কে সিদ্দিক সাহেব যে যার কাছ থেকে বর্ণনা করেছেন তার নাম আমরা জানি না, তাকে চিনিও না। ইয়াহিয়া বিন কাসির যে হাদিস বর্ণনাকারী অরওয়া থেকে বয়ান করেছেন, কারণ সনদে আমি সামনে উল্লেখ করেছি, বলছেন আখবার আল হাজ্জাজ বিন আরতা আন ইয়াহিয়া বিন আবি কাসির আন অরওয়াতা, অরওয়াতা আর অরওয়া রহমতুল্লাহ আলাইহ শুনেছে প্রত্যেক রাত্রে করে দিয়েছে নিষ্পেষ আবান, আর কোন বিচিত্র নেই। কারণ সহিহ মুসলিমের হাদিসে কি আছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইয়িদ দুনিয়া, আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রে আসমানি দুনিয়াতে মানে প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ পাকের নেমে আসা অবতরণ আল্লাহ পাকের মতো, আল্লাহ পাকের মতো, যেমন আল্লাহ পাকের চেহারা আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর কথা আল্লাহর কালাম আল্লাহর মতো, মানুষের মতো নাকি, ঠিকই তেমনি আল্লাহ পাকের অবতরণ প্রথম আসমানে আসা আল্লাহ পাকের মতো, তার জন্য যেমন সমীচীন, তার জন্য যেমন যোগ্য। বিদাতি সে দেখছে যে এখানে সুযোগ একটা, নিষ্পেষ আবান যদি বাড়িয়ে দিই তাহলে নিষ্পেষ আবানের ফজিলত মানুষের কাছে একটু ছড়িয়ে দেওয়া যাবে, আর বিদাতিরা এইভাবে জাল হাদিস প্রচার করেছে, ইচ্ছে করে করেছে, অনেক সময় অনিচ্ছাকৃত করেছে, অনিচ্ছাকৃত মানে স্মৃতি শক্তির মানে হ্রাস পাওয়ার কারণে, স্মৃতি শক্তি দুর্বল হওয়ার কারণে করেছে, সে বেচারা মনে করছে আমি ঠিক বলছি কিন্তু আসলে ভুল বলছে। আর অনেক সময় ইচ্ছা করে বলি, এর বাস্তবে একটা ঘটনা শোনাচ্ছি, আমি বক্ত করলাম গণতন্ত্র, ইসলামে গণতন্ত্র নেই, গণতন্ত্র ইসলাম পরিপন্থী বিষয়, আজকে থেকে 5-7 বছর আগে যেটা প্রথম অডিও রেকর্ড হয়েছিল, তারপরে বাংলাদেশের এক ম্যাগাজিনে আসলো যে আমার নাম দিয়ে আসলো যে বলছে যে ইসলামের রাজনীতি নেই, ওটা কি করেছে গণতন্ত্রকে পাল্টে দিয়েছে, শব্দ পাল্টে কি করেছে, তিনি বলেছেন যে ইসলামে কোনো রাজনীতি নেই। আমি কখনো বলি না আমার জিন্দগিতে, আমি ছাত্র লাইফ থেকে এই বিশ্বাস রাখি না, ছাত্র জীবন থেকে যে ইসলামের রাজনীতি নেই, ইসলামে যদি রাজনীতি না থাকবে তাহলে বদর ওহুদ কেনই হইল, আর মক্কা বিজয় ফতে মক্কা বিজয়ী কেন হইল, আর খয়বরী কেন হইল, আর তাইফের যুদ্ধই কেন হইল, ইত্যাদি হইল কেন, এগুলো তাবুক কেন হইল, আর ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে চোরের হাত কি করে কাটা যাবে, একটা লোক খুন করে দিল তাহলে ওকে শাস্তি কেমন করে ওর বাস্তবায়ন করা হবে, ডাকাতের কি করে শাস্তি হবে, রাজনীতি আলাদা জিনিস আর গণতন্ত্র আলাদা জিনিস। তাহলে যেই ব্যক্তি এই মিথ্যা কথা বলেছে সে দুইয়ের এক, হয় সে মিথ্যুক, হ্যাঁ কোরআন সুন্নাহর অনুসারে আলেমদের শত্রু, সে শত্রুতা করে এইটা প্রচার করেছে, আর না হইলে তার স্মৃতি শক্তি হচ্ছে সড়া, সে শুনেছে এক আর বলেছে আর এক, শুনেছে গণতন্ত্র কিন্তু তার মনে থাকেনি, উল্টো রাজনীতি নেই, ঠিক না, দেখলেন বাস্তব উদাহরণ, দুই রকমের এক অবশ্যই সে আছে। কি অথবা নিজের ব্যাখ্যা করেছে, অথবা নিজের ব্যাখ্যা করেছে যে রাজনীতি মানে গণতন্ত্র, তাছাড়া আর কোন উপায় নেই। তাই নবী করিম সাল্লামের যুগে কোন গণতন্ত্র ছিল, আবু বকরের যুগে কোন গণতন্ত্র ছিল, উমারের যুগে কি গণতন্ত্র ছিল, ওসমানের যুগে কি গণতন্ত্র ছিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জামানে কি গণতন্ত্র ছিল, মহিলারা যেত ভোট দিতে, পুরুষ যেত ভোট দিতে, আর ভোট দিয়ে তাদের খলিফা বানানো হয়েছে, এগুলি কি হয়েছে, আর এ সম্পর্কে বিস্তারিত আমি এর আগের বক্তব্যে শুনিয়েছি, সুতরাং সেই বিষয়ে আর ঢুকতে চাইছি না। তো কি বলছিলাম যে সহিহ হাদিস আছে প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, প্রত্যেক রাত্রে শাবানের 15 তারিখের সাথে কোন সম্পর্ক নেই, সহিহ হাদিস আছে। যখন তৃতীয় শেষ অংশ, রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকে, মানে শেষ তৃতীয় অংশ, এই জন্য তাহাজ্জুদের উত্তম সময় হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশ। তো এই হাদিস সম্পর্কে আরো শোনাই, তারপর আরো বলছেন একটি কারণ হলো যে বিচ্ছিন্নতা, মধ্যখানে ইয়াহিয়া বিন আবি কাসির উরওয়া থেকে শোনেননি, আর একটি কারণ দুর্বল হওয়ার হাদিস বা ভিত্তিহীন হওয়ার, ওয়াল হাজ্জাজ বিন আরতা লাম ইয়াসমা মিন ইয়াহিয়া বিন কাসির, হাজ্জাজ বিন আরতা ইয়াহিয়া বিন কাসির থেকে শোনেনি, তাহলে দুইটি গ্যাপ, হাজ্জাজ বিন আরতা ইয়াহিয়া বিন কাসির থেকে শোনেননি। তৃতীয় কারণ হচ্ছে মুহাদ্দিসিনদের নিকটে, হাদিসের পণ্ডিতদের নিকটে হাজ্জাজ বিন আরতা হাদিসের ক্ষেত্রে দুর্বল, সে দুর্বল ছিল হাদিস বর্ণনা করায়, স্মৃতি শক্তির দিক দুর্বল ছিল, ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি সেজন হাদিস সম্পর্কে বলছেন যাইফুন, হাদিস হচ্ছে যাইফ। ইবনে মাজার 1389 নম্বরে তিনি বলেছেন। যাইফ সুনান ইবনে মাজাতে রয়েছে 295 নম্বর, মিশকাতে রয়েছে 1299 নম্বর, জামে সাগিরের যাইফ জামে সাগিরের 1761 নম্বরে। এই সমস্ত কিতাবগুলিতে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত হাদিসকে যাইফ বলেছেন। তাহলে হাদিস ভিত্তিহীন। তাহলে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের বিদাতীদের দলে দলে এই পণ্য সাবান রাত্রে কবর জিয়ারত করতে যাওয়া কি ভিত্তিহীন বিদাত? ওমা আতাকুম রাসূল ফাখুযু, নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেননি। রাসূলুল্লাহ অনির্দিষ্টভাবে মাঝে মাঝে বাকির কবরস্থানে যেতেন আর কবর জিয়ারত করতেন, সেইভাবে করবেন, এই বিদাতি জিয়ারত পণ্য সাবানে করবেন না। আর একটি জাল হাদিস শুনেন, মৌজু জাল মিথ্যা হাদিস, যেটি বেশি বেশি খুব বয়ান করা হয় এই প্রচার মাধ্যমগুলিতে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে হাদিস, যে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ হবে, নিসফ শাবান হবে মানে 15 তারিখ হবে। এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, এই হাদিসগুলি জাল জয়ীফ সত্ত্বেও এতে এসেছে নিসফ শাবান কথাটি এসেছে, লাইলাতুল বারা আসেনি, শবে বরাত শব্দ এসেছে, লাইলাতুন মানে সব ফার্সি ভাষায়। তাহলে শবে বরাতের যে পরিভাষাটি আসলো, যে 15 শাবানের রাতটি হচ্ছে শবে বরাত, বারাতের রাত মানে মুক্তির রাত, এর দলিল কি আমি জিজ্ঞাসা করছি বিদ্যার্থীদেরকে, কোথায় পেলে এই নামটি হাদিসে এসছে? আরে জয়ীফ হাদিসে এসছে, জয়ীফ হাদিসও আসেনি, জয়ীফ হাদিসও আসেনি, ভিত্তিহীন হাদিসও আসেনি, সহি হাদিসে তো নেই। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের যখন 15 তারিখ রাত হবে, ফাকুমু লাইলাহা, সেই রাতে তোমরা কিয়াম করো মানে তাহাজ্জুদ পড়ো, নফল পড়ো, ওয়া সুমু নাহারাহার, দিনে তোমরা রোজা রাখো, রোজা রাখো। তারপরে কারণ বলছেন, ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা, কারণ আল্লাহ পাক তাতে অবতরণ করেন, লি গুরুবি শামসে, সূর্য ডুবে গেলে অস্ত হলে, ইলা সামাই দুনিয়া, প্রথম আকাশে, ফায়াকুলু, তারপরে বলেন, আলামিন মুস্তাগফিরিন লি, কেউ আছে মার্জনা কামনাকারী আমার কাছে, ফাগফিরুলহু, আমি তাকে মাফ করব, আলা মুস্তারজিকিন, কেউ রুজি তলব করবে, রুজি রোজগার তলব করবে আমার কাছে, রুজির বরকত তলব করবে, ফারজুকাহু, তাকে রুজি দেব, আলা মুবতালান, কেউ আছে পীড়িত অসুস্থ মানসিক পরেশানিতে দৈহিক পরেশানিতে, ফাওয়াফিহে, তাকে আমি সুস্থ করব, সবল করব, আলা কাজা ওয়া কাজা, এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন ডাকতে থাকেন, হাত্তা ইয়াতুলু আল ফজর, ভোর হওয়া পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত। হাদিস কোথায় আছে? হাদিসটি ইবনে মাজাতে হাদিসটি আছে। হাদিসের অবস্থা শুনেন, এখানে শুনিয়ে রাখছি, যদিও সাধারণ লোকদের সামান্যই কাজে আসবে কিন্তু আলেমদের আরো বেশি কাজে আসবে, কারণ আমাদের দেশের আলেমরা সহি জয়ীফে এত দুর্বল যে তারা মনে করে যে এই ছয়টি কিতাব সেহাসিত্তা, কি বলেন নাম, বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ, কয়টি হলো, ছয়টি, এগুলির নাম তারা কি বলে, 40 বছর থেকে হাদিস পড়ায়, বুখারি পড়ায়, সাইকুল হাদিস, আর বলে সেহাসিত্তা, সেহাসিত্তা না, মাত্র সহিহাইন, বুখারি মুসলিম দুটি সহি কিতাব, এজন্য সহিহাইন, আরো বলা মেয়েকে আমরা সহিহাইন বলেন, বুখারি মুসলিমে থাকলে সহিহাইন, আর সহি সহিহুল বুখারি, সহি মুসলিম, আর দুটো হলে সহিহাইন, দুই সহি, কিন্তু সিহাসিত্তা না, এটাকে কি বলেন তারা, কুতুবে সিত্তা বলেন, ছয়টি কিতাব, কুতুবে সিত্তা মানে ছয়টি কিতাব, যদি এই হাদিস ছয়টি কিতাবে থাকে আরবরা বলেন কুতুবে সিত্তায় আছে, আর আমাদের দেশের আলেমরা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আলেমরা যেহেতু সহি জয়ীফের কাপড় উঠিয়ে দেখতেই জানে না যে কি আছে না আছে, সেই জন্য ওরা কি বলে সিহাসিত্তা। এখানে তাদের অবগতির জন্য বলছি যে একটু পড়ুন, গবেষণা করুন, ইবনে মাজাতে 40-এর অধিক জাল হাদিস আছে, জয়ীফ নাই, জয়ীফ আরো কয়েকশো আছে, জয়ীফ দুর্বল হাদিস কয়েকশো আছে, আর 40-এর বেশি জাল হাদিস আছে ইবনে মাজাতে, মিথ্যা হাদিস আছে। তার একটি হচ্ছে এটি, শোনেন হাদিস সম্পর্কে তাহকিকুল আলবানী আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছেন, যাইফুন জিদ্দান আও মওযুউন, হাদিসটি হচ্ছে অত্যন্ত দুর্বল, আর না হলে মওযু মানে মিথ্যা, জাল, জাল হাদিস, হাদিস হচ্ছে জাল। মিশকাতের 1308 নম্বর হাদিস আর সিলসিলা যাইফার 2132 নম্বর হাদিস, এই কিতাবগুলিতে সিলসিলা জাইফা, যেটা জাল সিরিজ, জাল জাইফা হাদিসের সিরিজ, সেটা বাংলায় তর্জমা হয়েছে, ঢাকায় সম্ভবত পাবেন। তো ওতে 2132 নম্বর হাদিসের বিস্তারিত আল্লামা আসাদ আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে আলোচনা করেছেন। যাই হোক, এই হাদিস বেশি বেশি প্রচার করা হয় যে নিসফে শাবান আসলে রাত্রে নফল পড়ো আর দিনে রাত্রে তোমরা নফল পড়ো আর দিনে রোজা রাখো। এই হাদিস হচ্ছে জাল, মিথ্যা হাদিস। আর একটি হাদিস শুনিয়ে দিই, সময় চলে যাচ্ছে, কিছু আইম্মা কেরামদের দু একটি কথাও শোনাবো মনে করছি। এই হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি ইবনে মাজাহ রয়েছে। আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কাল বলছেন, ইন্নাল্লাহা লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক রাব্বুল আলামিন নিসফে শাবানের রাতে, মানে শাবানের 15 তারিখের রাতে কি করেন, তাকিয়ে দেখেন, লায়াত্তালিউ তাকিয়ে দেখেন মানে পৃথিবীবাসীর দিকে, সারা বিশ্বের মানুষের দিকে। ফায়াগফিরু লি জামিয়ে খালকিহি, সুতরাং তারপরে আল্লাহ পাক কি করেন, সমস্ত মাখলুককে কি করেন, মাফ করে দেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক মাফ করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, তবে আল্লাহ মুশরিককে মাফ করেন না। আর মুশাহিন মানে বিদ্বেষী, শত্রুতা যে অন্তরে রাখে তাকে আল্লাহ মাফ করেন না। এ হলো হাদিস। এই হাদিস প্রথম কথা, এই হাদিসকে অধিকাংশ আইম্মায়ে কেরাম মুহাদ্দিসরা যঈফ বলেছেন, শুনে রাখেন। এবং এর কারণ, এর বর্ণনাকারী ইমাম ইবনে মাজার ওস্তাদের নাম হচ্ছে রাশেদ বিন সাইদ বিন রাশেদ আর রামলি, তার ওস্তাদের নাম হচ্ছে ওয়ালিদ, আর তার ওস্তাদের নাম হচ্ছে ইবনে লাহিয়া। ইবনে লাহিয়া সম্পর্কে বলা হয়েছে যে সেই ব্যক্তি স্মৃতিশক্তি হারিয়ে গেছিল এবং সে যেমন একটু পাগল হয়ে গেছিল, কিতাব থেকে হাদিস বয়ান করত, কিতাব তার হারিয়ে গেছিল, তারপরে তখন হাদিস বয়ান করতে গিয়ে ভুল ভাল যেই সাইকর বয়ান করতো, এই জন্য তার হাদিস ওলামা ইকরামরা মুহাদ্দিসরা ছেড়ে দিয়েছিলেন। ইবনে লাহিয়া তাহলে হাদিসের ক্ষেত্রে দুর্বল, যঈফ বর্ণনাকারী। এই হাদিসের বর্ণনাকারীর সামনে হাদিস আছে, যে কোন ইবনে মাজাহ খুললে সনদ সহ, সনদ সহ খুললে তাতে পাবেন আন ইবনে লাহিয়া তানি যাহাক ইবনে আইমান আনি যাহাক ইবনে আব্দুর রহমান ইবনে আরজাব আন আবি মুসা আল আশআরি। আমি প্রাথমিক এতটুকু আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ইবনে লাহিয়া একজন যঈফ বর্ণনাকারী হাদিস আছে, এই জন্য অধিকাংশ আইম্মা কেরামদের নিকট এই হাদিস যঈফ। তাহলে যঈফ হলে ওখান থেকে শেষ হয়ে গেল। কিছু আলেমরা এই হাদিসটিকে হাসান বলেছেন, মানে যঈফের একটু উপরে আর সহীহের নিচে, গ্রহণযোগ্য কোন রকম হাসান, ঠিক আছে, হাসান বলেছেন। যদি হাসানই বলা হয়, ধরে নিলাম যে গ্রহণযোগ্য, তো এই হাদিস আছে কি এটি বুঝার বিষয়। এই হাদিস আছে রাত্রে নফল পড়ো, আছে নেই। এই হাদিস আছে দিনে রোজা রাখো, নেই। এই হাদিস আছে যে দলে দলে কবর জিয়ারত করো, আছে। এই হাদিস আছে হাল রুটি খাও, খাওয়াও গরিব কি আছে। এই হাদিসে আছে যে কবরস্থানকে আলোকিত করো, আগরবাতি মোমবাতি জ্বালাও, রাস্তাঘাটকে আলোকিত করো, ধুমধাম করো, উৎসব করো, আছে, কিছুই নেই। তাহলে যতগুলি বিদাত বিদাতীরা করছে উপমহাদেশে কোনটাই নেই হাদিসে, আছে কি তাহলে এই হাদিসে। আবার হাদিসটি পড়ছি, আল্লাহ পাক শাবানের 15 তারিখের রাতে সারা পৃথিবীবাসীর দিকে কি করেন, নজর দেন, তাকান, লায়াত্তালিউ, তারপরে কি করেন, সমস্ত মাখলুকে সমস্ত মানুষকে আল্লাহ মাফ করেন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, মুশরিককে মাফ করেন না। মুশরিক মানে শুধু মুশরিক না, মুশরিক কাফের মুনাফিক যতগুলি আছে, বিয়ে দিন যারা ইসলাম থেকে খারিজ হয়ে রয়েছে তাদেরকে মাফ করেন না, ওর মধ্যে বেনামাজি সামিল, নাস্তিক তো সামিল আছে, যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী তারাও সামিল আছে, জি, যারা কোরআনে কেরিমের হয়তো নামাজ রোজায় বিশ্বাসী কিন্তু দণ্ডবিধানে বিশ্বাসী নাই, হ্যাঁ, হদে বিশ্বাসী নাই, চোরের হাত কাটায় বিশ্বাসী নাই, এটা কেমন করে, ওটা আগের যুগের ছিল, তারাও নাই, কারণ তারা কাফের মুরতাদ। এই এইভাবে যতগুলি ইমান ইসলাম নষ্টকারী যতগুলি আছে সবগুলির থেকে খারিজ, মুশরিকের মধ্যে সবাই সামিল না। এমনকি জন্মগত মুসলিম কিন্তু কবরে সিজদা করে, কবরে ওরসে যায়, চাদর চড়ায়, আর ছেলে মেয়ে চাইতে যায়, রোগের আরোগ্য তলব করার জন্য মাজারে যায়, ওই খাজা আজমেরির কাছে যায় অথবা শাহজালালে যায়, আটরসিতে যায়, মাইজবান্নারিতে যায়, ওই জিলানির কাছে যায়, ইয়া জিলানি মাদাত, যাদের বাড়ি ঘরে লিখা থাকে বাসিয়া গৌসুল আজম মাদাত, যারা মনে করে যে পৃথিবীর কুতুব আছে, গৌস আছে, তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, ধারণ করে, যারা মনে করে যে গঙ্গ হিসাবের হাতে পৃথিবীটা কি ছিল, পানের বাটোয়ার মতো ছিল।